আর কিছু খেতে গিয়ে আমার ছোট ছোট 1,500 টাকা একটা নিতে হয়। এবার আমি খাবো কি রাত্রিবেলা? দিনের বেলা ডিউটিতে রয়েছি, আমার দিনের বেলা ডিউটিতে রয়েছি, যখন খাবারটা জুটে যাচ্ছে এই ডিউটি অবৈধ, তখন খাবো কি? তখন নতুন কারোর সঙ্গে পরিচয় আমার হয়নি যে আমি ধার চাইব। আমি তখন কোথাও থেকে চাই করতাম বেশিক্ষণ ডিউটিতে থাকা, যাতে রাত্রে খাবারটা খেয়ে বেরিয়ে আসা যায়। তারপরে পড়াশোনা করেছি আমি রাত্রে, আমি 16 ঘন্টা ডিউটি করেছি, তারপর পড়েছি ভোর 6টা থেকে রাত 10টা, এরকম দিনের পর দিন গেছে। এমন দিন গেছে অফ ডে দিন, নাইট ডিউটি চলছিল তখন, ঠিক আছে, নাইট ডিউটি চলছিল, দিনের বেলা খালি ঘুমিয়ে কাটিয়ে দিয়ে জল খেয়ে কাটিয়েছি, খাবার পয়সা নেই আমার পকেটে, অসুস্থ করতাম, ডাক্তার দেখানোর পয়সা ছিল না আমার কাছে। সেদিনকে আমার বাবা কলকাতায় রয়েছে, বাবার লালটু খোকা হয়ে আমি সেদিন বুঝেছিলাম যে বুঝতাম না যে কি জিনিস। সেদিনকে 18টা দিন আমার বুঝিয়ে দিয়েছে, আমার লাইফের বিশাল চেঞ্জ এনে দিয়েছে অভাব কি জিনিস। তার সেই দিন থেকে আমি ঠিক করে যে অভাবকে, অভাব যেন আমাকে পিঠাসা না করতে পারে বেয়ালে, আমি অভাবকে পিঠাসা করবো। মানিকেরই প্রবলেমসের জন্য আমি অ্যাডজাস্ট করতে রাজি নই, অ্যাডজাস্ট হয়তো আমাকে সবকিছু করতে হবে, পকেটে পয়সা আছে, আমার খাওয়ার ক্ষমতা নেই, শরীর শারীরিক দিকে ক্ষমতা নেই, ঠিক আছে সেটা অন্য জিনিস, কিন্তু খাবারটা রয়েছে আমার পকেটে, খাওয়ার টাকা নেই, শরীর পারমিট করছে খাওয়ার জন্য, এটা আমি হতে পারি। আমি যখন জন্মেছি আমার বাপের দেশের বাড়ি পৈতৃক বাড়ি ছিল, সেই বাড়িতে ছিল, আমি আমার বাচ্চা যখন জন্মাবে আমার হাতে নিজস্ব বাড়ি থাকবে না, কিন্তু আমার নিজস্ব নিজের পয়সায় গাড়ি থাকবে, আমি জন্ম আমার বাপের গাড়ি দেখিনি। আমি ইচ্ছে ছিল একটা ফ্ল্যাট কেনার, বাবার খবর আমি কিছু চলে এসেছি, ওটাই বাড়ি একটা পার্ট পেয়েছে, আমার বাচ্চা জন্ম এটা দেখবে। ভগবান সবাইকে কিছু না কিছু করার জন্য পাঠায়, আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, কিছু করতে হবে ভাই, আমি কিছু করার জন্য এসছি। বাঁচব 63 থেকে 65 বছর, এর বেশি বাঁচব না, কিন্তু এর মধ্যে আমায় করে যেতে হবে, অলরেডি হাফ প্রায় চলে এসছি লাইফে, লাইফে হাফ প্রায় চলে এসেছি। গাড়ি গাড়িটা আমার লক্ষ্য নয় রে বই, আমি যদি এটাকেই লক্ষ্য বলে মনে করতাম ব্যাস আমি বসে যেতাম ব্যাস। আমি ডিফারেন্ট পকেট বানিয়ে ফেলেছি, আমি ডিফারেন্ট পকেট বানিয়ে ফেলেছি, আমি ডিফারেন্ট পকেট বানিয়ে ফেলেছি, আমার আমি আমার মাথা এখান দিয়ে কাজ করবে, আর আমার চারদিক দিয়ে পকেটে আমি আমার মাথা কাজ করাবো, ওখানে আমার লেবাররা কাজ করবে। একটা কথা বলে এই গাড়িটাকে একাতে খেতে পারবি? আমি বলছি তো পায়োনিয়ার করে হয়তো আমি খুব একটা বেশি দূর এগোতে পারিনি, কিন্তু আমি একটা জিনিস শিখেছি, টাইম কম্পাউন্ড বিজনেস, কম্পাউন্ডিং বিজনেস, টাইমটাকে কম্পাউন্ড করো, অন্যের টাইম থেকে তুমি কিনে নাও, সে তোমার হয়ে কাজ করছে। তুই কি করছিস আজকে? তুই করছিস কি, তুই অন্যের কোম্পানির হয়ে কাজ করছিস, তোর টাইমটাকে সেল আউট করছিস তাকে, তাই তো, তোর ট্যালেন্ট অ্যান্ড টাইমটাকে তুই তাকে সেল আউট করছিস, তার ফলে কি হচ্ছে, ফায়দা লুটছে কে, তোর বস এক্স ওয়াই জেড যে কোম্পানির মালিক, আমি চিনি তাকে, সে এনজয় করছে।